তুমি একটুকে বল বসতে দিও কাছে আমায় শুধু কনে করে আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে তুমি একটুকে বল বসতে দিও কাছে চাহিলে তোমার মুখ পানি হৃদয় আমার বিরাম নাহি জানি না চাহিলে তোমার মুখ পানি হৃদয় আমার বিরাম নাহি কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি ফুলহার সাগরে তুমি একটুকে বল বসতে দিও কাছে বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে আজকে শুধু একান্ত আসি চোখে চোখে থাকার দি আজকে শুধু একান্ত আসি চোখে চোখে থাকার দি আজকে জীবন সমর পানের গান গাব নীরব সরে তুমি একটুকে বল বসতে দিও কাছে আমায় শুধু খনে ধরে আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে তুমি একটুকে বল বসতে দিও